আল্লাহ রাজায় খাইলে আমাদের ইসমাইল ভাইকে হাদিসের ব্যাখ্যা আমাদের সামনে পরিবেশন করলেন। আশা করি আমরা তাতে উপকৃত হব। ইমান ও আকীদার ব্যাপারে যদিও অনেকে হাদিস শোনা আছে, তাদের পরিশ্রম আছে হাদিসটা। সুতরাং একটা যে শোনা জিনিস যখন নতুন করে শোনা যায় তা বারবার রিপিট হয় বা বেড়ে নিয়ে বসে যায়, এই জন্যে তা আমাদের জন্য বড় উপকারী। এখন মানে পরবর্তী যে প্রোগ্রাম তা হল আর কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হল বলছেন, স্ত্রীকে জন্ম না দিয়ে বিবাহ করলে কোরআনে তা বিধান কি? কোরআনের বিধান হচ্ছে স্ত্রীকে জন্মহার দিয়ে বিয়ে করো। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিফলা। তারপরে আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন যে তোমরা তাদেরকে মাল দিয়ে গ্রহণ করো। আর এখান থেকে বোঝা যায় মোহর দেওয়া হচ্ছে ফরজ, স্ত্রীকে মোহর দেওয়া ফরজ। যদি কেউ মোহর না দেয় তাহলে তা সেই ফরজ আদায় থেকে সে গুণাঙ্গার হবে এবং তা সেই ঋণ থেকে যাবে। সেই জন্য আমরা দেড় মোহরকে সাধারণত মোহরকে কি বলি, দেড় মোহর বলি। দেড় মানে কি? আর স্ত্রীকে আমাদের দেশের লোকরা চালাকি করে মোহর আদায় দেয় না বলে দেন মোহর রেখেছে। হয়তো হাজার টাকা মোহর বাঁধলে এক টাকা নগদ দেয়, আর 999 টাকা বাকি কখন দেবে? দেবে না, ফাঁকি। ওর বাঁধব রাতে গিয়ে পায়ে ধরে বলবো, ও আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আর বউ কি বলবে যে ক্ষমা করবো না? তাই বললে হয়। সুতরাং ওই বাসর রাতে ক্ষমা করিয়ে নেয়, এর কি ক্ষমা হয় না? আর দেখবেন কোন কোন দেশের নিয়ম আছে, স্বামী মারা গেলে পরে স্ত্রীকে লাল পেড়ে কাপড় পরিয়ে, গোসল টোসল করে লাল পেড়ে কাপড় পরিয়ে স্বামীর পায়ের তলায় ওই লাভ দেওয়ার সময় এবং হলুদ দেওয়ার সময় দাঁড় করায় লঘু অমুকের মা, তোমার স্বামী তো মারা গেল, তোমার দেড় মহর বাকি আছে, শোধ করে দাও। কি বলে এটাকে? মাফ করে দাও, বলে না বলে। তখন স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে কি বলবে? যে আমি মাফ করবো না? অবশ্যই পারত। ওই এক সময় আর এই এক সময় মাফ করাবার সমাজ দেখছেন কেমন, সমাজের আপেল দেখছেন কেমন? ওই এক সময় আর এই এক সময় যে সময় কোন মহিলা কি বলবে যে আমি মাফ করতে পারবো না, মাফ করবো না? চাপ দিয়ে মহিলার কাছ থেকে মহিলাকে মহিলার মাল থেকে বঞ্চিত করা হয়, মহল থেকে ফাঁকি দেওয়া হয়। এই দেন তার ঘরে দেন হয়েই থাকবে, ঋণ হয়েই থাকবে, তাকে তাকে আমাদের দিনে আদায় দিতে হবে। তবে হ্যাঁ, যদি সত্যপক্ষে কোন স্ত্রী মাফ করে দেয় আর ওই যে বাসর রাতে বলে না যে মাফ করে, ঠিক আছে মাফ করে দিলাম, তোমার চিন্তা যাবে না, আমি মাফ করে দিলাম, আমাদের প্রেম ভালোবাসা থাকলেই হলো। কিন্তু চার বছর পর যখনই আপনি আপনার স্ত্রীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন তখনই ওই মাফ বাপ হয়ে থাকবে। মোহর দেওয়া হচ্ছে ফরজ, বুঝতে পেরেছেন? আর এই ফরজ পালন না করলে একজনই হাদিসে আছে, যদি কেউ স্ত্রীর মোহর আদায় না করে মারা যায় তো কেয়ামতের দিনে সে চোর হয়ে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে, চোর। তারপরে সে স্ত্রী ধন চুরি করছে, অতএব সাবধান। আপনারা যারা এখনো বিবাহ করেনি তারা শিখেনি, যতটুকু মোহর দিতে পারবেন চাই 500 টাকাই হোক, যদি 500 টাকা মোহর দেওয়ার ক্ষমতা থাকে 500 টাকা নগদ নগদ আদায় করে দেবেন। শুধু সমাজ তো থামবে না, সমাজ তো লাখ টাকা লিখাবে। আপনি আগে চুক্তি করে নেবেন মেয়ে বাবার সাথে, আপনি কিংবা আপনার আব্বা কিংবা আপনার কোনো লোক গিয়ে সরাসরি চুক্তি করে বলবে আমরা এত টাকা মোহর দেবো, নগদ দেবো, এর থেকে বেশি দিতে পারবো না, মেয়ের বিয়ে দেবেন, দেন না হয় মাস তারাম, ঠিক আছে? পারবে না এরকম পুরুষ হলে পারবে, আর যদি পুরুষ হন তাহলে পারবে। এখন সমস্যা হয়েছে কি, যে আমরা এমন হয়ে গেছি শ্বশুর আব্বা আমাকে মোহর দিতে পারলে তবে আমি বিয়ে। বিয়ে করব না হয় করব না, তাই না? যৌতুক প্রথা উঠেছে, কম প্রথা উঠেছে। তাহলে যদি মোহর আদায় করতে না পারার এই অবস্থা হয়, উল্টে মোহর নিয়ে তার অবস্থাটা কি হবে, বুঝতে পারছেন? খুব সাধারণ যুব ভাইয়েরা যারা ইসলামী আইন অনুযায়ী ইসলামী নীতি অনুযায়ী চলতে চান তারা কিন্তু খুব সাবধান, খুব সাবধানে আপনারা বিবাহ দাম্পত্য প্রতিষ্ঠা করবেন, কাজ করবেন, ঠিক আছে? এরকম এরকম হাদিস আমাদের জানা নেই, যে হাদিসটা জানা আসল তাও বললাম জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। যে ব্যক্তি স্ত্রীর মোহর আদায় না করে মারা যাবে সে ব্যক্তি আল্লাহর কাছে চোর হয়ে হ্যাঁ হাসর হবে। এখন বাকি জিনাগার অমক তমক তার সব স্ত্রীর সঙ্গে ব্যবচার করা হবে এরকম কথা বলা হয়নি, বলা হয়েছে যদি কেউ স্ত্রীর সঙ্গে মোহর দেওয়া না দেয়, মনে করুন অনেকে বিয়ে করলো মোহর দেওয়ার নিয়মই রাখলো না, তো সে আসলে তার বিয়েটা হবে কি না, তার বিয়ের বন্ধনটা হবে কি না, এক সমস্যার কথা। যদি কেউ মোহর মানল 1,00,000 টাকা, 1,00,000 টাকা মোহর বেঁধেছে নিয়োগ রাখলো যে আমি ইনশাল্লাহ বৃদ্ধে শোধ করে দেবো, কোনো সমস্যা আছে? কোন সমস্যা নেই, দিতে পারলো না স্ত্রীকে বলবো দেখো তোমার টাকাটা আমি দিতে পারলাম না, তখন যদি স্ত্রী ভালো মনে বলে অথবা তোমার কাছে চিন্তা করতে হবে না, আমি ওটা মাফ করে দিলাম, মাফ হবে না হবে না, ফাইন চিন্তা লাগুন বিষয়ে আমি পাঠালো ও হারি না মারি না, ঠিক আছে? আর যদি আপনার নিয়মে থাকে বাঁধবে বাঁধবো, আমি তো 1 পয়সাও দেবো না, 1,00,000 টাকা হোক, 5,00,000 টাকা হোক, 1,00,000,000 টাকা হোক, মোহর বাঁধবে তোমার হয়ে গেল। হ্যাঁ, এক জায়গায় ঝগড়া হচ্ছে বুঝলেন, এক বিবাহ মধ্যে ঝগড়া হচ্ছে, বলছে এত টাকা পারবো না, পাশ থেকে বোনাই বলছে, দেখবেন যারা বিয়ে করতে যায় তারা এখন পাকা থাকে না, পাশে যারা যায় বন্ধু বোনাই তারা পাকা থাকে, তারা শিখিয়ে দেয় শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো মানে এই ঝগড়া হচ্ছে ও তখন কেমন কুমুস করছে, এত টাকা মতো দিতে পারবো না, তখন বোনাই বলছে ভাবছি ভাবতে দিতে হবে, আসলে তো দিতে হয় না, লেখাই থাকে শুধু। যদি এইরকম উদ্দেশ্য হয় তাহলে আল্লাহ ফরজে ফাঁকি দেওয়া হবে, বুঝতে পারছেন? সুতরাং ব্যাপার বিষয়টা অন্যরকম। আর দ্বিতীয় প্রশ্ন হল সালাম দেওয়া সুন্নত, আপনি মোহর যেভাবেই পাল্টানাই করে দেন, আপনি 1,00,000 টাকা মোহর বেঁধেছেন, সেই 1,00,000 টাকা আপনি স্বর্ণে অলঙ্কার যে ভাইরা এখান থেকে যান গিফট নিয়ে যান স্ত্রীর জন্য, গিফট যখন দেবেন গিফট দেওয়া ভালো, কিন্তু গিফট দেওয়া তো ফরজ না, ফরজ দেওয়া কি মোহর, তখন আপনি ওই স্বর্ণটা অর্থাৎ দুপুরে স্বর্ণ নিয়ে গেলেন, বলেন দেখো এই আমি দুপুরে স্বর্ণ নিয়ে এসেছি আর সাইডারে নিয়ে এসেছি, তো তোমার জন্য এটা বলতে হয় না, তোমার জন্য উপহার, তো সে জানছি উপহার, আর এই স্বর্ণটা কিন্তু তোমার ওই মোহর যে বাকি আছে তার কিছু অংশ তুমি কিন্তু মনে রেখো, ওইখান থেকে আপনি কেটে দিলেন, যদি তাও না পারেন দেশের সাথে জমি জায়গা আছে স্ত্রীর নামে জমি লিখে দেন, স্ত্রীর নামে পুকুর লিখে দেন, তাও মোহর যে কোনো ভাবে আদায় করতে হবে মন কথা। দ্বিতীয় প্রশ্ন হল যে সালাম বৈঠকে তাদের কোনো কথা আছে, যারা জান্নাতি হবে কিন্তু মোহর দেবে না তারা জান্নাতের পথে ঝুলে থাকবে, ঝুলে থাকবে কিন্তু কতদিন ঝুলে থাকবে, যতদিন তার ঋণ শোধ না হবে, ঋণ শোধ করবে কেন সেখানে, যদি না করে তো সে শাস্তি ভুগবে, ঋণ শোধ করতে না পারলে শাস্তি ভুগে ওই অবস্থায় শাস্তি ভোগ করে আল্লাহ তাকে একদিন না একদিন যদি তৌফিক পাতি হয় একদিন শাস্তি ভোগ করবে, আপনি বলুন যে জমি দিলে যদি জমি দিতে হয় ওই জমি যদি মনে করেন ধানের জমি হোক বা বিয়ে বাড়ি হোক অথবা টাউনের জমি যদি ওই ব্যাংক রূপে হোক ওই ব্যাংকের পয়সা কি স্বামী খেতে পারবেন? সে ওই পয়সাটা স্ত্রীর অধিকার, ওর সমস্ত সম্পত্তি যে সম্পত্তি তার হবে, তার ধান হবে, তার যে কোনো পয়সা মনে করুন ভাড়া দিল, গাড়ি কি বলে গাড়ি কিনে দিল কি বাড়ি কিনে দিল, তার থেকে যে ভাড়াটা আসছে সম্পূর্ণ কাজ স্ত্রী, স্ত্রী যদি অনুমতি দেয় খেতে দেয় স্বামীকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু স্ত্রী যদি বলে না এটা আমার আমাদের জমা থাকবে ব্যাংকে বা এটা আমার কাজে লাগবে, তো স্বামী সেখানে হস্তক্ষেপ করা স্ত্রীকে কোন রকম চাপ সৃষ্টি করে খাওয়া তার জন্য জায়েজ নয়, হারাম খাওয়া, কারণ মাল খাওয়া চাহে যে স্ত্রী হোক আর চাহে যে বাপ হোক আর চাহে ভাই হোক যেই হোক তার মাল তার বিনা অনুমতিতে খাওয়া জায়েজ নয়, বুঝতে পারলেন? এই জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং হারাম হালালের ব্যাপার, সুতরাং সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তো সেই প্রশ্ন উত্তরটা দিন, বলছেন যে সালাম দেওয়ার জন্য কোন বৈঠকে বা মজলিসে বসা অবস্থায় উঠে বক্তব্য দেওয়ার পূর্বে এটা হচ্ছে শূন্য। কোন আপনি আমি বক্তৃতা দেবো সবাইকে বসে সালাম দিলাম, এটা হলো প্রথম সালাম, এটা হচ্ছে শূন্য। কিন্তু অনেক হুজুর আছেন যারা বসে মানে উঠে সালাম ফালাম দেন না, তারপরে ভূমিকা বাঁধা, ভূমিকা বাঁধার পর মুসলিম ভাইরা এইসব ভূমিকা বাঁধার পর মুসলিম ভাইরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, এটা সুন্নত না সুন্নত নয়? এটা সুন্নত নয়। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু কাবলাল কালাম, মানে সালাম হবে কালামের আগে, কালামের আগে কথাবার্তা বলার আগে সর্বপ্রথম কথা তার কি হবে? সালাম। সালাম ভাই ইব্রাহিম ভাই না তাহলে বললাম ইব্রাহিম নতুন এসছে, হ্যাঁ ইব্রাহিম কখন এলে, কেমন আছো, ভালো আছো তো, সালাম আলাইকুম, এরকম মানে না, এরকম অনেকটা ব্যাপার কথাবার্তা বলে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর বলে আসসালাম আলাইকুম, এটা হচ্ছে মানে শূন্য, এটা শূন্য। শূন্য হচ্ছে প্রথমে সালাম তারপরে কালাম, ঠিক আছে। বাকি সালাম কারণ আমি এখানে বক্তৃতা দিই, বক্তৃতা দেওয়ার জন্য পড়লাম, বক্তৃতা বৈশাখ পড়লাম অমুক অমুক কথা বলার পর বললাম সালাম আলাইকুম, দেখ তাহলে ঠিক হবে তো সুন্দর খেলা। তার মানে আপনি যখন প্রথমে বক্তৃতায় বসবেন তখন আপনি বলবেন আসসালামু আলাইকুম, বুঝতে পেরেছেন? আপনি সালাম দিয়ে ঢোকেন, ঠিক আছে, আপনি সালাম দিয়ে ঢুকেছেন। এবার বক্তা যখন প্রথম বক্তৃতা শুরু করবে যখন বসবে তখন তো সবাইকে আপনার কাছে সালাম দিতে ঠিকই, কিন্তু অনেক এমন আছে যাকে সালাম দেওয়া হয়নি, তাদেরকে সালাম হবে, সালাম সবারই জন্য আম, বুঝতে পেরেছেন? এবার মজলিসে যখন সালাম দেওয়া হবে তখন যদি একজন উত্তর দেয় যথেষ্ট, বুঝতে পারলেন? আপনার মন্দির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ, তখন জরুরি না সবাই সালাম উত্তর দেবে।